মাঝে তোমার চোখে কে আঁকে অন্য ছবি, মাঝে মাঝে তোমায় ভেবে এলোমেলো লাগে সবই, মাঝে মাঝে তোমার চোখে কে আঁকে অন্য ছবি। কিছুতে তোমার মনটা আমি বুঝতে পারি না, এত চেনা তবু যেন লাগে অচেনা। কিছুতে তোমার মনটা আমি বুঝতে পারি না, এত চেনা তবু যেন লাগে অচেনা। মাঝে মাঝে তোমায় ভেবে এলোমেলো লাগে সবই, মাঝে মাঝে তোমার চোখে কে আঁকে অন্য ছবি। আকাশে যে উদাসি হয়ে থাকো, বুঝি না যে তখন তুমি কার কথা যে ভাবো। কিছুতে তোমার মনটা আমি বুঝতে পারি না, এত চেনা তবু যেন লাগে অচেনা। কিছুতে তোমার মনটা আমি বুঝতে পারি না, এত চেনা তবু যেন লাগে অচেনা। মাঝে মাঝে তোমায় ভেবে এলোমেলো লাগে সবই, মাঝে মাঝে তোমার চোখে কে আঁকে অন্য ছবি। কথার ভাগে হঠাৎ তুমি থেমে যাও, বুঝি না তো যে কথাটি আড়াল করে যে যাও। কিছুতে তোমার মনটা আমি বুঝতে পারি না, এত চেনা তবু যেন লাগে অচেনা। কিছুতে তোমার মনটা আমি বুঝতে পারি না, এত চেনা তবু যেন লাগে অচেনা। মাঝে মাঝে মাঝে মাঝে তোমায় ভেবে এলোমেলো লাগে সবই,